বাগান, চারিদিকে ফুল বাগান পেতে, কিন্তু সেই ফুল বাগানে দুটো ফুল চেয়েই তুমি সন্তুষ্ট হয়ে গেলে তুমি বলছো বোকা তুমি, এই বোকা বললো আমি একটা উন্নি চাই আর কিছু বকরি চাই যে বকরিতে দুধ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজিজতুম আন তাকুনু মিসলা আজুজ বনি ইসরাঈল, তোমরা কি বনি ইসরাঈলের ওই বুড়ির মতো হওয়া পছন্দ করো না, তাতেও অক্ষম হয়ে গেলে বনি ইসরাঈলের বুড়ির মতো হতে পারলে না, বুড়ি কি ব্যাপার, বনি ইসরাঈলের বুড়ি কি, বনি ইসরাঈলের বুড়ি গল্প হচ্ছে যখন মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে চলে যাচ্ছিলেন তাই না ফেরাউনের ভয়ে, তখন তারা পথ ভুলে গেলেন, বলে কি ব্যাপার পথ ভুলছেন কেন, পথ ভুলে যাচ্ছি কেন, তখন বলা হলো যে আমরা বলছি কেন আমরা পথ ভুলে যাচ্ছি, ইউসুফ আলাইহিস সালাম যখন মৃত্যু উপস্থিত হয়েছিল ইউসুফ আলাইহিস সালাম তখন আমাদের কাছে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে আমরা যেন মিশর ছেড়ে বের হয়ে না যাই যতক্ষণ পর্যন্ত না আমরা তার লাশ সঙ্গে করে নিয়ে যাই, আমরা তার লাশ যেহেতু সঙ্গে করে নিয়ে নি এই জন্য আমরা রাস্তা ভুলে যাচ্ছি, তাই নাকি, কিন্তু ইউসুফের লাশ আছে কোথায়, কবর কোথায় আছে কেউ বলতে পারলো না, এখন এসে বলছে আমি জানি ইউসুফের লাশ কোথায় আছে, বুড়ি বলতে পারবে, হ্যাঁ বুড়ি জানে, সেই বুড়ির কাছে যাওয়া হলো, বুড়ি মা তুমি কি জানো ইউসুফ নবীর কবর কোথায় আছে লাশ কোথায় আছে, বুড়ি বলল হ্যাঁ আমি জানি কিন্তু আমি বলবো না, কেন বলবে না, আমার শর্ত আছে, শর্তটা কি, শর্তটা কি, নবীর কাছে সব কিছু পাওয়া যায় যে শর্ত চাইবে সেই শর্ত পূর্ণ হতে পারে, কিন্তু বুড়ির শর্তটা কি লাগালে, আমি আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই, আমি আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই, বনি ইসরাঈলের একটা বুড়ি নবীর কাছে যখন চাইলো তখন জান্নাত চাইলো এবং অবশ্যই পাবে, আর তুমি বাদু নবীর কাছে চাচ্ছ মাত্র একটা উঠলি একটা বকরি নিয়ে সন্তুষ্ট হয়ে তুমি তো বাদু, বনি ইসরাঈলের বুড়ি এই গল্প এক, সুতরাং বুড়িকে বলা হলো বুড়ির শর্তে বলে যে না আর মুসা আলাইহিস সালাম বলে যে এই শর্ত আমি নিতে পারি না কারণ জান্নাতে কাউকে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে, আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছ থেকে ওহী হলো ঠিক আছে হে নবী আপনি ওকে ওয়াদা দেন ও আপনার সঙ্গে জানতে তারপর শুনি, আমরা হিংসা করি ওরা তো মাল হয়েছে আমার কেন হবে না, ওরা এত বড় দোকান হয়েছে আমার কেন হবে না, ও এত বড় গাড়ি হয়েছে আমার কেন হবে না, ও এত বড় গাড়ি হয়েছে আমার কেন হবে না, হিংসা করি আমরা হিংসা, কিন্তু হিংসা করা যায় নয়, হিংসাতে ক্ষতি হয়, দুটো বিষয়ে হিংসা করা যায়, কি যে ওরা তো জ্ঞান হয়েছে ওরা তো এগিয়ে হয়েছে আমার কেন হবে না, ওর এত ধন হয়েছে সেই ধন দান করছে আমি কেন দান করতে পারবো না, এই ব্যাপারে হিংসা করা দরকার প্রতিযোগিতা করা দরকার। আর শেষকালে একটা ঘটনা বলে আমি আমার বক্তৃতা শেষ করছি, এই আবু কুদামা বলেন যে আমি একটা আজব ঘটনা শুনছি বলছি সেটা হচ্ছে এই, যখন খ্রিস্টানদের বিরুদ্ধে জিহাদ করার জন্য বের হলো তখন ইরাকের ফোরাতের ধারে একটা শহর, সে শহরটা গিয়ে আমি বক্তৃতা করলাম জিহাদের জন্য বক্তৃতা করলাম, তারপরে সেখান থেকে কিছু উট কিনলাম, সেখানে অস্ত্রশস্ত্র বহন করার জন্য উট কিনলাম, তারপর মানুষের মাঝে মসজিদের মধ্যে ওয়াজ করলাম, তাদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করলাম, আল্লাহ রাস্তায় খরচ করার জন্য উদ্বুদ্ধ করলাম, রাত যখন গভীর হলো একটা বাড়ি ভাড়া করলাম সেই বাড়িতে থাকলাম, তারপর যখন কিছু রাত পার হয়ে গেল তখন আমার দরজায় যেন কে ধাক্কা দিচ্ছে, আমার দরজায় যেন কে ধাক্কা দিচ্ছে, তা যখন দরজা খুললাম তখন দেখছি এক মহিলা পর্দার সাথে এসে তার জিলবাব তার বোরকা এবং তার পর্দার সাথে এসে আমার সাথে কথা বলছে, আমি বললাম মা তুমি দিন তুমি কি চাও, তখন মহিলা বলতো আমি তো আবু কুদামা, মহিলা বললো যে তুমি আপনি কি আবু কুদামা, আমি বললাম হ্যাঁ আমি আবু কুদামা, তিনি বললেন আন্তাল্লাজি জামাতাল মাল ইয়ামানে সো, আপনি কি খ্রিস্টানদের বিরুদ্ধে জিহাদ করার জন্য মাল জমা করছেন, মহিলা আমি আবু কুদামা বলছেন হ্যাঁ, বললাম আমি হ্যাঁ তাই তো, ফাদাফাত ইলাইহি রুকআতান ওয়া খিরকাতান মাসদুদা, মহিলা তখন একটা কাপড়ে কিছু বাঁধা জিনিস আর একটা কাগজ ওই আবু কুদামাকে দিল, দিয়ে কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে ফিরে গেল। তারপর আবু কুদামা ঘরে এসে খুলে দেখছেন, কাগজটা পড়ে দেখছেন, লেখা আছে ইন্নাকা রাওতানা ইলাল জিহাদ ওয়ালা কুদরাতা লি আলা যালিক। আবু কুদামা, আপনি জিহাদের জন্য আহ্বান করেছেন আর আমি মহিলা, আমার জিহাদ করার ক্ষমতা নেই। ফাকাতাতু আহসানা মা ফিয়্যা ওয়া হুমা যাফিরাতাইয়া, আমি আমার মধ্যে সব থেকে সুন্দর যে জিনিস ছিল সেই দুটো কেটে, মানে চুলে লম্বা চুল ছিল সেই চুল কেটে আমি কাপড়ে বেঁধে তোমাকে দিলাম, হয়তো বা এই চুল দিয়ে আল্লাহর রাস্তায় ঘোড়ার লাগাম তৈরি করবে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করবে। কিসের জন্য চুল কেটে দিল? কিসের জন্য? জান্নাতের লোভে ঘোড়ার লাগাম বানাবার জন্য। জিহাদ করতে না পারি, জিহাদে কিছু অংশ গ্রহণ করতে পারলাম। তারপরে আবু কুদামা বলেন, হায় হায় রে, তার জান্নাতের এত লোভ যে জান্নাতের লোভে যে চুল পর্যন্ত কেটে আল্লাহর রাস্তায় ঘোড়া লাগাম বানাবার জন্য দান করেছেন। এইভাবে জান্নাতের লোভ, কত রকম উদাহরণ আছে, বহু উদাহরণ আছে। কেন বললাম এই কথাগুলো? যাতে করে আমরা আমাদের মাঝে জান্নাতের লোভ সৃষ্টি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দেন। ইনশাআল্লাহ আমরা জান্নাতের আশা করি, জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি অবশ্যই চাই। আর এই জন্য প্রত্যেক নামাজে আমরা কি চাই? একটা ওয়াজিব দোয়া মাশরা করি, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবি কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল দাজ্জাল। এই যে চারটি জিনিস থেকে পানা চাই, জাহান্নাম থেকে পানা চাই, তার মধ্যে তোমাকে জান্নাত চাই। আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.